بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্য। তাঁর ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে তাকে স্মরণ করা, তাঁর জিকির আজকার করা। সালাত এবং সালাম নাজিল হক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের স্মরণ সবচেয়ে বেশি করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকার সম্পর্কে। আল্লাহ পাকের জিকির অর্থাৎ তাকে স্মরণ করা, এ হচ্ছে শাব্দিক অর্থ। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জিকিরের কথা বহু আয়াতে উল্লেখ করেছেন এবং ব্যাপক অর্থে উল্লেখ করেছেন। মহান আল্লাহ সূরা আহজাবের আয়াত নম্বর 41 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে মুমিনগণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের স্মরণ করো। উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করো, তাকে স্মরণ করো। জিকরান কাসীরা, খুব বেশি। আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে তাঁর জিকির আজকার বেশি বেশি করার আদেশ প্রদান করেছেন। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, এবং তাঁর তাসবিহ পাঠ করো, তাঁর পবিত্রতা ঘোষণা করো, তাকে দোষ মুক্ত ঘোষণা করো। বুকরাতান ওয়া আসিলা, সকালে এবং বিকালে। আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে তাঁর জিকির আজকার করার আদেশ করেছেন। এইরকমই কোরআনে কারিমের বহু আয়াত রয়েছে যে আয়াতগুলিতে তাঁর জিকির আজকারের আদেশ আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতিকে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলমিনের তাহলে জিকির হচ্ছে সমস্ত ইবাদত বন্দেগী। মহান আল্লাহ এই জন্য আল কোরআনে নামাজকে জিকির বলে, বরং বড় জিকির বলে আখ্যায়িত করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ আকবার। আল্লাহ পাক বলছেন যে হে নবী, সালাত কায়েম করো, নামাজ সম্পাদন করো, কারণ নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ, তার জিকির হচ্ছে সবচাইতে বড়। এই আয়াতের একটি তাফসীর, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের কথা বলা হয়েছে সালাতের পরে। সুতরাং এই সালাতের মধ্যে যে জিকির রয়েছে, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় জিকির। একজন মানুষ নামাজের বাইরে আল্লাহ পাককে স্মরণ করে, আর একজন মানুষ নামাজের মধ্যে বা একই ব্যক্তি নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, এবং নামাজের বাইরে আল্লাহর জিকির করে। এই দুই অবস্থার মধ্যে সবচাইতে উত্তম অবস্থা হচ্ছে, সবচাইতে ভালো জিকির হচ্ছে নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। আর দেখেন, নামাজ সম্পর্কে আপনি চিন্তা করে যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, অন্তরের জিকির, জবানের ভাষার জিকির, অথবা অঙ্গ প্রত্যঙ্গের জিকির, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির পুরোটাই হচ্ছে নামাজ, আল্লাহ পাকের জিকির। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুসা আলাইহিস সালাতু সালামকে সম্বোধন করে বলছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের উদ্দেশ্যে, আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো। তাহলে নামাজ কায়েম করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা। যেই ব্যক্তি নামাজ আদায় করলো, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ জিকির করলো। তাহলে জিকির, ফরজ জিকির রয়েছে এবং নফল জিকির রয়েছে, মুস্তাহাব জিকির রয়েছে। মুস্তাহাব জিকির নিয়ে আপনি ব্যতিব্যস্ত হয়ে যাবেন, অথচ ফরজ জিকিরের খোঁজ খবর নেই। যখন আপনি জিকির শুরু করলেন, মুস্তাহাব নফল জিকির করেই যাচ্ছেন আপনি, কিন্তু ফরজ জিকিরের হয়তো আপনি সেইভাবে হক আদায় করছেন না, তাতে আপনার ঘাটতি রয়েছে। চার অক্ত আল্লাহ পাকের জিকির করলেন, পঞ্চম অক্ত আপনি ঘুমিয়ে থাকলেন, এইরকম জিকির কোনো কাজে আসবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, কোরআনের ভাষায় এবং রাসূলুল্লাহ সাল্লামের হাদিসের ভাষায় জিকির কি অর্থে ব্যবহার হয়েছে এই কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। অত্যন্ত ব্যাপক অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরকে কোরআনে কারিমে উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে জিকিরকে ব্যাপক অর্থে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ কোরআনে কারিমে আল কোরআনকে জিকির বলে আখ্যায়িত করেছেন একাধিক আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির নাজিল করেছি। তাহলে এই জিকির কোন জিকির? যে জিকির আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সেই জিকির নিশ্চয় ওই মুস্তাহাব জিকির অনেকের রয়েছে, সেই জিকির কি আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করেননি। আল্লাহ পাক নাজিল করেছেন জিকির, অর্থাৎ আল কোরআন নাজিল করেছেন এবং তার ব্যাখ্যা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। এই জিকির শব্দ কোরআনে কারিমে যেমন আল কোরআন কে শামিল রয়েছে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে কোরআনে কারিমের প্রতি আমল করা, তার বিধিবিধান বাস্তবায়ন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া অসম্ভব। কারণ আল কোরআনে সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানাবলী উল্লেখ করেছেন যার ব্যাখ্যা, যার বিস্তারিত আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। সম্মানিত ভাইরা, এখানে আল কোরআনকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, শরীয়তকে, দ্বীনের বিধিবিধানকে জিকির বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন সম্পর্কে আরো বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা, নিশ্চয় এই আল কোরআন আপনার জন্য জিকির, হে নবী আপনার জন্য এই আল কোরআন হচ্ছে উপদেশ জিকির, ওয়া লিকাওমিকা এবং আপনার জাতির জন্য, ওয়া সাউফা তুসআলুন এবং এ সম্পর্কে শীঘ্রই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এই আল কোরআন যে তোমাদের জন্য জিকির এর হক আদায় করেছিল কিনা। ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে জিকির বলেছেন বিদ্বানদেরকে, জ্ঞানীদেরকে, যাদের কাছে আল কোরআনের জ্ঞান রয়েছে, যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের জ্ঞান রয়েছে, যাদের কাছে শরীয়তের হালাল হারাম, জায়েজ নাজায়েজ, ফরজ করণীয় নিষিদ্ধ এসবের জ্ঞান রয়েছে, তাদেরকে আহলে জিকির আল্লাহ পাক বলেছেন। মহান আল্লাহ দুইটি আয়াতের ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যিকিরওয়ালাদেরকে জিজ্ঞাসা করে নাও। তাহলে এই যিকিরওয়ালা কোন যিকিরওয়ালা? যারা সাধারণ মানুষ, কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে না, তারা যদি নফল যিকির করে, মুস্তাহাব যিকির করে, তাদেরকে যদি দ্বীনের মাসলা জিজ্ঞাসা করেন, সে কোথা থেকে বলবে? যে ব্যক্তি আল্লাহর কোরআনের অর্থ বুঝে না, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সহিহ যাইফ দুর্বল বুঝে না, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের হালাল হারাম, বৈধ অবৈধ মাসলা ইস্তেমবাতের যোগ্যতা রাখে না, সে কি করেই আপনাকে উত্তর দিতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এখানে আহলে যিকির থেকে উদ্দেশ্য করেছেন যে আহলুল ইলম বিল কোরআন ওয়া সুন্নাহ, যারা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে নাও, ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমাদের না জানা থাকে। সম্মানিত ভাইরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যিকিরকে তাহলে বিভিন্ন অর্থে উল্লেখ করেছেন। এখান থেকে আরো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে জিকির, জিকির এবং এই জিকিরের মজলিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মজলিসে জিকির, জিকিরের অনুষ্ঠান বা জিকিরের বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে। এই অর্থকে না বুঝে অনেকেই এই রকমের আনুষ্ঠানিকতার সাথে জিকির করে থাকে। জিকিরের মজলিস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে বা হেলাকু জিকির বলে, জিকিরের হালাকা বৈঠক বলে যে হাদিসগুলি রয়েছে, এগুলির অর্থ আমাদেরকে সঠিকভাবে বুঝে নিতে হবে, তাহলে আমাদের জিকির কোরআন সুন্নাহ মোতাবেক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিকির উদ্দেশ্য করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিকির করেছেন এবং যেই জিকিরের শিক্ষা সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই জিকির সম্পর্কে আপনাদেরকে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অর্থে জিকির বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অর্থে জিকির বলেছেন, সেই জিকির সম্পর্কে আপনাকে বলি, মজলিসে জিকিরের কথা বা জিকিরের হালাকার কথা, যে এর সম্পর্কে আপনি মনে রাখবেন যে মজলিসে জিকির, জিকিরের মজলিস মানে একটু ব্যাপক অর্থে রয়েছে, অর্থাৎ যেখানে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিকিরের কথা আমাদেরকে বলেছেন, যে জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে জিকির সাহাবায়ে কেরামরা করেছেন, সেই জিকিরকে আমরা বোঝার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব হাদিসে মজলিসে জিকির বা হেলাকু জিকিরের কথা বলা হয়েছে, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আলোচনা করা, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল কোরআন কিতাবের কথা আলোচনা করা, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আলোচনা করা, কেউ শিখছে, কেউ শিখাচ্ছে, চর্চা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর কথা আলোচনা করা, এ সমস্ত বিষয় এমনকি হালাল হারাম জায়েজ নাজায়েজ এ সমস্ত কিছুর আলোচনার নাম হচ্ছে জিকিরের মজলিস, যেখানে দিনের শিক্ষা দেওয়া হয়, যেখানে আল কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের তেলাওয়াত হোক, কোরআনের অর্থ হোক, কোরআনের তাফসীর হোক, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সে শিক্ষা দেওয়া হোক, হাদিসের ব্যাখ্যা করা হোক, হাদিসের সহিহ দুর্বলের যাচাই করা হোক, এ সমস্ত মজলিসকে মজলিসে জিকির মানে ইলমের মজলিস, জ্ঞান হাসিল করার এবং আল্লাহ সম্পর্কে জানার এবং জানাবার মজলিস অনুষ্ঠানকে মজলিসে জিকির বলা হয়। সম্মানিত ভাইরা, আর এর বাস্তব প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসগুলি এবং সাহাবায়ে কেরামদের মজলিসগুলি, আইম্মায়ে কেরামদের মজলিসগুলি, যে তারা দিনের মজলিস করতেন, কোরআনের শিক্ষা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা দিচ্ছেন, মুহাদ্দিস হলে হাদিসের শিক্ষা দিচ্ছেন, যদি ফাকিহ হন তাহলে ফিকহ দ্বীনের মাসলা মাসায়েল শিক্ষা দিচ্ছেন, মৌলিক আকীদার শিক্ষা দিচ্ছেন ইসলামের, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার মজলিস। এমন কোন মজলিস আপনি দেখাতে পারবেন না দিনে যে মজলিসে বসে সম্মিলিত ভাবে সাহাবায়ে কেরামরা জিকির করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে একসাথে নিয়ে নিয়েছেন এবং যে প্রচলিত আমাদের সমাজের জিকির রয়েছে সেই জিকির করেছেন, তা আপনি কখনো কোনো হাদিসে দেখাতে পারবেন না। অর্থাৎ যেভাবে আমাদের দেশের ওজিফাগুলি পাঠ করা হয়, যাকে ওজিফা বলা হয়, প্রথম কথা এতে দুইটি দিক রয়েছে, সুন্নতি ওজিফা কেমন হবে এবং সুন্নতের বাইরে যে ওজিফাগুলি হয় সেগুলি কেমন হয়। সুন্নতের বাইরে যে ওজিফাগুলি করা হয় সেগুলির ক্ষেত্রে একটি দিক হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা যে জিকির আজকারগুলি শিখিয়েছেন সেগুলি আমরা করি না। আমাদের অধিকাংশ লোকেরা বানানো জিকির আজকার করে থাকে, অসম্পূর্ণ বাক্য দিয়ে, একটি শব্দ দিয়ে অথবা এই রকম এমন কিছু শব্দ দিয়ে যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে জিকির আজকার করেননি বা শেখাননি, সাহাবায়ে কেরামরা ওইভাবে করেননি। একটি দিক শব্দের ক্ষেত্রে বা বাক্যর ক্ষেত্রে অসম্পূর্ণ বাক্য দিয়ে, আর আরেকটি দিক হচ্ছে যে অনুষ্ঠান করে, জিকিরের অনুষ্ঠান করে, জিকিরের মজলিস করে, এত হাজারবার পড়তে হবে, এতবার করতে হবে, এই যে আর সম্মিলিত ভাবে করতে হবে, অথবা আমাদের দেশের যে জলসা মহফিল গুলি হয়, ওয়াজ মহফিল হয়, তাতে বক্তা সাহেব বলছেন যে আপনারা মহাব্বতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করুন, আর তারপরে শুরু করিয়ে দিল কালিমা তাইয়িবার জিকির শুরু করিয়ে দিয়ে বাকিরা একসাথে সম্মিলিত এক আওয়াজে সুর ধরে পড়তে আছে, এগুলি শরীয়ত বহির্ভূত জিকির। এই জিকিরের উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা এই ক্ষেত্রে আমাদের আদর্শ। প্রত্যেক ক্ষেত্রে মনে রাখবেন যে যে কোনো ইবাদতের আল্লাহ পাক আদেশ করেছেন ওই ইবাদতের সম্পাদন আপনি খেয়াল খুশি করতে পারবেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দেখতে হবে যে তিনি কেমন ভাবে করেছেন, খোলাফায়ে রাশেদিন কেমন ভাবে করেছেন, সাহাবায়ে কেরাম গণ কেমন ভাবে ওই ইবাদত সম্পাদন করেছেন। মনে রাখবেন যে জিকির হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, বরং সমস্ত ইবাদত বন্দেগীর মূল হচ্ছে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ। সুতরাং যেমন নামাজ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আদায় করবেন, ঠিক তেমনি জিকির আজকারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পদ্ধতি মোতাবেক আদায় করবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাই ইউশাকিকির রাসূল, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াতের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তার অনুসরণ করবে। আর এখানে আল কোরআনে যখন মুমিনিন দের অনুসরণ কথা বলা হয়েছে। আল কোরআন অবতীর্ণ হওয়ার যুগে যে মুমিনগণ ছিলেন তাদের অনুসরণ কথা বলা হয়েছে। বিভ্রান্তি ছড়িয়ে যাওয়ার পরে এই উম্মতে মুসলিমা অনেক দলে বিভক্ত হয়ে যাওয়ার পরে কোন দলকে আপনি আদর্শ মুমিন বলবেন আপনার জন্য বোঝা মুশকিল, উপলব্ধি করা মুশকিল। কিন্তু যখন এই উম্মতে মুসলিমায় কোনো ফাটল ছিল না, এই উম্মতে মুসলিমার না আকীদায় কোনো ইখতিলাফ ছিল না, সেখানে দল আর উপদল সৃষ্টি হয়েছিল, বরং ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই জাতি একটি জাতি ছিল, সেই মুমিনদেরকে আদর্শ হিসাবে আল কোরআনে পেশ করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে তাদের কথা উল্লেখ করা হয়েছে। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, অর্থাৎ সাহাবাই কেরামগণের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তার যদি কেউ অনুসরণ করে, রাসূলের নাফরমানি করলো, সাহাবাই কেরামদের রাস্তার অনুসরণ না করে অন্য কোন পথের অনুসরণ করলো, আল্লাহ পাক বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরে যাবে সেদিকে ফিরিয়ে দেব, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং জাহান্নামে আমি প্রবিষ্ট করব তাদেরকে, জাহান্নামে তাদেরকে দাখিল করব, ওয়া সাআত মাসীরা, আর জাহান্নাম হচ্ছে বড়ই খারাপ স্থান, বড়ই জঘন্য স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মতো আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, কোরআনে কারিমে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকারের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হাদিসে বলেছেন যে মজলিসে জিকির, সে মজলিসগুলি যেমন ফেরেশতাগণ খোঁজ করতে থাকেন, সহিহ বুখারীর রিওয়ায়েতে রয়েছে যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা ভ্রমণ করতে থাকেন, খোঁজ করতে থাকেন, আর কি করেন তারা, ইয়ালতামিসুন আহলা জিকির, তারা সন্ধান চালাতে থাকেন আহলে জিকরের। চিন্তা করে দেখুন এখানে একটু যে আহলে জিকির শব্দটি এই হাদিসে উল্লেখ হয়েছে আর কোরআনে কারিমে আহলে জিকিরদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, তাহলে এই আহলে জিকির মানে যারা শুধু ব্যক্তিগত জীবনে ওই জিকির আজকার করছে, তসবি তাহলিল করছে, তাদেরকে বোঝানো হয়নি, বরং যেখানে আল কোরআনের কথা আলোচনা করা হচ্ছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের কথা আলোচনা করা হচ্ছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানের কথা, হালাল হারাম, জায়েজ নাজায়েজ কথা, ফরজ ওয়াজিবের কথা আলোচনা করা হচ্ছে, এই রকম মজলিসের খোঁজ করতে থাকে, এক কথায় দিনের কথা যেখানে হচ্ছে, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা উল্লেখ করা হচ্ছে, খোঁজ করতে থাকেন ফেরেশতারা, আর যখন পেয়ে যান তারা, তখন বলেন যে হালুম্মু ইলা হাজাতিকুম, এসো আমাদের প্রয়োজন যেটি, যে জন্য আমরা সন্ধান চালাচ্ছি আর ছোটাছুটি করছি, তা আমরা পেয়ে গেছি, তোমরা ছুটে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন যে ফেরেশতারা বসে যান আর তারা নোট করতে থাকেন, আর অসংখ্য ফেরেশতা হাজির হন, হাফাতুমুল মালাইকা, অসংখ্য ফেরেশতা ঘিরে নেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিসে রয়েছে যে মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায়, কোন জাতি, কোন গোষ্ঠী যদি আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, আল্লাহর কোন ঘর মানে মসজিদে হোক অথবা আল্লাহর কোন ঘর মানে যে কোনো জমিনে হোক, যে কোনো বাড়িতে হোক, একত্রিত হলো এবং ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের তারা তিলাওয়াত করে, তাহলে এখানে কোরআনে কারিমের তিলাওয়াত কে জিকিরের মজলিসের কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং আপোষে তারা একে অপরকে শিক্ষা দিয়ে থাকে, ইল্লা হাফাতুমুল মালায়েকা, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে নেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে নেয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল হয়, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে যে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ রয়েছেন, মুকাররাবিন ফেরেশতা, তাদের সামনে তাদের কথা আলোচনা করেন যে দেখো এই বান্দারা আমার কি করছে। এই চারটি ফজিলতের কথা বলা হয়েছে জিকিরের মজলিসের, অর্থাৎ দ্বীনের কথা, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কিতাবের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের কথা যেখানে আলোচনা করা হয়, এই জিকিরের কথাই বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে। ওই বড় হাদিসে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দারা কি চায়, তারা যখন রিপোর্ট নিয়ে যান, হে আল্লাহ তারা আপনাকে স্মরণ করছে, আপনার প্রশংসা করছে, তারা কি দেখেছে, না দেখেনি, যদি দেখতো তাহলে কি অবস্থা হইতো, তারপরে জিজ্ঞাসা করে তারা আমার কাছে কিছু চায় নাকি, আল্লাহ তোমার কাছে দোয়া করে, তারা কি দেখেছে, না দেখেনি, যদি দেখতো তাহলে তাদের অবস্থা কি হতো, কোনো কিছু চাইছে, হ্যাঁ জান্নাত চাইছে, তারা কোনো কিছু থেকে পানা চাইছে, আশ্রয় চাইছে, হ্যাঁ জাহান্নাম থেকে পানা চাইছে, তারা কি জান্নাত দেখেছে, তারা কি জাহান্নাম দেখেছে, যদি তারা জান্নাত দেখত, জাহান্নাম দেখত, আল্লাহকে দেখত, তাহলে তাদের ইমানের অবস্থা আর তাদের আমলের অবস্থা আরো কত ভালো হইতো, আরো কেমন হইতো। এইভাবে আল্লাহ ফাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথা বলেন এবং বলেন শেষখানে, উশহেদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আমি সাক্ষী রাখছি তোমাদেরকে যে ওই দিনের মজলিসে আল্লাহ ফাক রব্বুল আলামিনের স্মরণের উদ্দেশ্যে যারা বসে আছে তাদেরকে আমি মাফ করে দিলাম, মার্জনা করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তখন এক ফেরেশতা বলে ওঠে যে, আল্লাহ ওখানে এমন এক লোক গিয়ে বসেছিল যার উদ্দেশ্য আসলে দিন চর্চা করা ছিল না, আল্লাহ পাককে স্মরণ করার উদ্দেশ্য ছিল না, কিন্তু সেই ব্যক্তি অন্য গরজে এসে বসে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক তখন বলেন যে, হুমুল জালিসুল্লা ইয়াশকা জালিসুহুম, এই এমন এক মজলিসের লোক এরা যে সেখানে যে বসেছে সে আর হতভাগা হবে না, সে ভাগ্যবান হবে এবং তাকেও আমি মাফ করে দিলাম, যদিও সে দিন শিখার উদ্দেশ্যে আল্লাহ পাককে স্মরণ করার উদ্দেশ্যে সেখানে বসেনি। দেখছেন দিনের মজলিসের ফজিলত এবং জিকির আজকার আল্লাহ পাককে স্মরণ করার ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ করার ফজিলত সম্পর্কে আপনি কি জানতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাকে স্মরণ করার জন্য বেশি বেশি তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে আরো বহু আয়াতে তাগিদ করেছেন এই জিকির আজকারের কথা। যখন রণক্ষেত্রে যাবেন সেখানে বলেছেন, সেখানে অটল থাকো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং খুব বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার কো, আল্লাহকে ডাকো। সুতরাং আমাদেরকে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাকে যেন আমরা জিকির আজকার করতে পারি, ফরজ আদায়ের মাধ্যমে, ওয়াজিবাত আদায়ের মাধ্যমে, হারাম এবং নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, দিন শিখা এবং তার প্রতি আমল করার মাধ্যমে। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ ফাকরাব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাব্বুল আলমিনের জিকির আজকারের আদেশ দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের জিকির আজকার কেমন করে করতে হবে, কি নিয়মে করতে হবে, কি বাক্য দিয়ে করতে হবে, এই বিভিন্ন দিক আমাদের জন্য সুস্পষ্ট করে দিয়েছেন। আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রকম ভাবে শিখিয়েছেন। এক রকমের জিকির আজকার হচ্ছে যা বিভিন্ন সময়ের সাথে অথবা বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট, সেই সময়গুলিতে ওই জিকিরগুলি করতে হবে, আর সেই স্থানে অথবা সেই ক্ষেত্রে সেই কাজের ক্ষেত্রে ওই জিকির আজকারগুলি করতে হবে। এগুলি হচ্ছে আজকার, যেগুলিকে আমাদের দেশের ভাষায় এক শ্রেণীর লোকেরা দোয়াও বলে থাকে, কিন্তু এগুলি হচ্ছে বিভিন্ন সময়ের বিভিন্ন কাজের জিকির আজকার, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা। আর এক ধরনের জিকির আজকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আর তা হচ্ছে নফল মুস্তাহাব জিকির আজকার, যেগুলি বাক্যের জিকির করলে বড়ই ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলি বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসে। আজকে আপনাদের সামনে আমি ওই জিকির আজকারগুলি পেশ করব, যে জিকির আজকারগুলি বিভিন্ন সময়ের সাথে, বিভিন্ন কাজের সাথে, বিভিন্ন ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াজকুর ইসমা রব্বিকা বুকরাতান ওয়া আসিলা, হে নবী তোমার রবের নাম স্মরণ করো সকালে এবং বিকালে। তো আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে সকাল বিকাল তার নাম স্মরণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন, যে আদেশ উম্মতের জন্য রয়েছে। অমিনাল লাইল ফাসজুদ লাহু, এবং রাত্রে তাকে সিজদা করো এবং তার তাসবিহ পাঠ করো। অমিনাল লাইল ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, দীর্ঘক্ষণ ধরে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে সকাল বিকাল যে আল্লাহ পাকের জিকির আজকার করতে বলেছেন, এই জিকির আজকারের কথা সামনে রেখে আমি আপনাদেরকে বিভিন্ন সময়ের যে জিকির আজকার গুলি রয়েছে সেই দিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে এই জিকির আজকার গুলি আমরা নিয়মিত করতে পারি। এই দুই রকমের জিকির আজকার বললাম, এক হচ্ছে সময়ের সাথে বা কাজের সাথে সম্পর্কিত জিকির আজকার, আর আরেক হচ্ছে যেগুলি অনির্দিষ্ট সময়ের মুস্তাহাব জিকির আজকার। এই দুই জিকির আজকার মধ্যে সবচাইতে উত্তম জিকির আজকার হচ্ছে এবং সুন্নতি জিকির আজকার হচ্ছে বিভিন্ন সময়ে যে জিকিরগুলি রাসূলুল্লাহ সাল্লাম করেছেন এবং করতে বলেছেন, বিভিন্ন কাজের ক্ষেত্রে যে জিকির আজকারগুলি করেছেন এবং করতে বলেছেন, এই জিকির আজকারগুলি আমাদেরকে প্রথমে শিখতে হবে। তার মধ্যে প্রথম জিকির আজকার হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার। আল্লাহ পাক বলছেন বুকরাতাম ওয়া আসিলা, সকালে এবং বিকালে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ পাকের জিকির আজকার করো। এই রকম সহিহ হাদিসে সকালে বিকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিকির আজকারগুলি পাঠ করতেন অনেক জিকির আজকার রয়েছে। তার মধ্যে দু চারটি উদাহরণস্বরূপ আপনাদের সামনে পেশ করব, যাতে করে আপনি সহিহ হাদিসের কিতাব থেকে অথবা সহিহ হাদিস সম্বলিত যে দুয়ার কিতাবগুলি জিকির আজকার কিতাবগুলি রয়েছে সেগুলি থেকে ওই জিকিরগুলি শিখতে পারেন। কিন্তু ওজিফার যে প্রচলিত কিতাবগুলি রয়েছে সেগুলিতে ওই সুন্নতি জিকির আজকার, কোরআন এবং হাদিসের জিকির আজকার, বিভিন্ন ক্ষেত্রে যে জিকির আজকারগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন করতে বলেছেন সেগুলি আপনি খুঁজে পাবেন না। বানানো জিকির আজকার রয়েছে তাতে, বানানো তাতে দুরুদ শিখা হয়েছে, বানানো অনেক কিছুই শেখানো হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পড়েছেন যা পড়তে বলেছেন তাতে শেখানো হয়নি। সকাল বিকালের জিকির আজকারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে কোন ব্যক্তি সহিহ মুসলিমের রিওয়ায়েত, যদি সন্ধ্যাবেলা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক তিনবার পাঠ করে, আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, আউযু আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণাঙ্গ বাক্যের কালিমার আশ্রয় গ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাক্য, আল্লাহ পাকের গুণ, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় গ্রহণ করবেন আপনি, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলীর আশ্রয় গ্রহণ করবেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকিরে আমাদেরকে তাই শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণাঙ্গ বাণীর বা বাক্যের আমি আশ্রয় গ্রহণ করছি, মিন শাররি মা খালাক, আল্লাহ পাকের সৃষ্টির অনিষ্ট থেকে, যত সৃষ্টি রয়েছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। একজন ব্যক্তি বলল যে আজকে রাত্রে আমাকে বিচ্ছুতে দংশন করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি এই দোয়াটি পাঠ করতে তাহলে তোমাকে বিচ্ছু দংশন করত না। এই জিকির যেমন সন্ধ্যাবেলা তিনবার পড়া রয়েছে, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে যে মান নাযালা মানজিলান, কোন ব্যক্তি যদি কোন স্থানে অবতরণ করে, তাহলে এই জিকিরের সম্পর্ক যেমন সময়ের সাথে আছে যে সন্ধ্যাবেলা পাঠ করবেন, ওই রকমই এই জিকিরের সম্পর্ক হচ্ছে স্থানের সাথে, কালের সাথে এবং স্থানের সাথে। মান নাযালা মানজিলান, কোন জায়গায় যদি আপনি অবতরণ করেন, কোনো হোটেলে নামলেন, কোনো নতুন বাড়িতে নামলেন, নতুন স্থানে নামলেন, আপনি নতুন জায়গায় গেলেন সফর করে, যে কোনো জায়গায় হোক না কেন, ফাকাল, এবং সেখানে আপনি বললেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণাঙ্গ বাণীর আমি আশ্রয় গ্রহণ করছি বা শরণ নিচ্ছি, লাম ইয়াদুররুহু শাইউন, তাহলে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে সে প্রস্থান না করবে, সেই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত চলে না যাবে। তাহলে আপনি বিভিন্ন সময় প্রতিদিন কত জায়গায় গিয়ে পৌঁছেছেন, কত জায়গা থেকে আপনি অন্য জায়গায় যাচ্ছেন, যেখানে আপনি নতুন জায়গায় যাবেন সেখানে আপনি এই জিকিরটি যদি করেন তাহলে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। বিশেষ করে নতুন জায়গায় যখন যাচ্ছেন, নতুন বাড়িতে যাচ্ছেন, নতুন স্থানে আপনি যাচ্ছেন, তখন আপনার মনে তো আশঙ্কা অবশ্যই রয়েছে, ভয় ভীতি রয়েছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতি জিকির করলে আপনি আপনার পার্থিব জগতে এই নগদ লাভ হাসিল করতে পারবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকাল সন্ধ্যার জিকির আজকার কথা বলছিলাম, এর মধ্যে একটি জিকির হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস বুখারী মুসলিমে রয়েছে যে যেই ব্যক্তি সকাল সন্ধ্যা পাঠ করবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, সন্ধ্যাবেলা তিনবার পাঠ করবে, সকালবেলা তিনবার পাঠ করবে। যদি এইরকম ভাবে কেউ পাঠ করে তার অর্থ হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি শুরু করছি, আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, যার নামের সাথে কোনো কিছু ক্ষতি করতে পারে না, শাইউন ফিল আরদি, না পৃথিবীতে ক্ষতি করতে পারে, ওয়ালা ফিস সামাই, না আসমানের কোনো কিছু ক্ষতি করতে পারে, সামিউল আলিম, এবং সেই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্ব সবকিছু সম্পর্কে জ্ঞানী। সম্মানিত ভাইরা, এই জিকির আজকার গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখিয়েছেন। এছাড়াও সকালবেলা সন্ধ্যাবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির আজকার রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করে পাঠ করতেন, সাহাবায়ে কেরামদেরকে শিখাতেন। সকালে হলে বলতেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকা নুশুর, আর সন্ধ্যাবেলা হলে বলতেন আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকাল মাসির। অর্থগুলি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সকালবেলা তোমরা এইভাবে জিকির করবে, হে আল্লাহ তোমার নামের সাথে তোমার সাহায্যের সাথে আমি সকাল করেছি, আল্লাহুম্মা বিকা আসবাহনা, তোমার নামের সাথে বেকা বা তোমার সাহায্যের সাথে আমি সকাল করেছি, আমার সকাল হয়েছে, অবেকা আমসাইনা, এবং তোমার সাহায্যের সাথে আমার সন্ধ্যা হবে, অবেকা নাহিয়া, এবং তোমার সাহায্যে আমি জীবনযাপন করব, বেঁচে থাকব, অবেকা নামুত, এবং তোমার হুকুমে তোমার আদেশে আমার মৃত্যু হবে, ওয়া ইলাইকা নুশুর, এবং তোমার কাছে আমাদেরকে ছড়িয়ে যেতে হবে, অর্থাৎ বিচার দিবসে হাজির হইতে হবে। সন্ধ্যাবেলা বলবেন আগে সন্ধ্যাবেলার কথা, আল্লাহুম্মা বিকা আমসাইনা, সকাল করার কথা সকালে বলবেন আগে, আর সন্ধ্যাবেলা বলবেন আল্লাহুম্মা বিকা আমসাইনা, আল্লাহ তোমার সাহায্যে আমি সন্ধ্যা করেছি, এবং তোমার সাহায্যে আমি সকাল করি, এবং তোমার সাহায্যে আমি বেঁচে থাকি, আর তোমার আদেশে আমি মৃত্যুবরণ করব, এবং ওয়া ইলাইকাল মাসির, সন্ধ্যাবেলা ওয়া ইলাইকাল মাসির বলবেন নুশুরের জায়গায়, অর্থাৎ আল্লাহ তোমার দিকেই ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়া বিভিন্ন জিকির আজকার শিখিয়েছেন, যেগুলি এই সংক্ষিপ্ত আলোচনায় সবগুলি পেশ করা সম্ভব নয়। সুতরাং আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাইলাম যে সকাল সন্ধ্যার বেশ কিছু জিকির আজকার আছে, সেই জিকির আজকার গুলি পাঠ করতে হবে। এইরকমই যেসব গুরুত্বপূর্ণ জিকির আজকার বিশেষ সময়ের সাথে সংশ্লিষ্ট, তার মধ্যে একটি জিকির হচ্ছে ফরজ নামাজের পরের জিকির আজকার। আমাদের উপমহাদেশের অধিকাংশ মানুষরা ফরজ নামাজের পরে ওই জিকিরগুলি করে না। সম্মানিত ভাইরা, এই জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার সাহাবায়ে কেরামরা করেছেন, এটি হচ্ছে সুন্নাত তরিকা। কিন্তু সুন্নতের জায়গা আমাদের দেশে বিদআতে দখল করে নিয়েছে। যখন আপনি একটি সুন্নত ছেড়ে দেবেন, তখন ওই সুন্নতের স্থান পূরণ হবে আপনার বিদআত দিয়ে। তাই হয়েছে এই ক্ষেত্রে নামাজের পরে। আর ওই রকমই যখন আপনি আপনার জবানকে জিকিরে ব্যস্ত রাখবেন না, আল্লাহ পাকের স্মরণে ব্যস্ত রাখবেন না, তখন জবান কিন্তু বসে থাকবে না, ওর কাজ ও করবে। সুতরাং আপনার জবান কিছু বলতেই থাকবে, এমন কথা বলবে যাতে আল্লাহ অসন্তুষ্ট হবেন, এমন কথা বলবে যেটি হয়তো কাবিরা গুনাহ গীবত হয়ে যাবে, চুগলখড়ি হবে, মিথ্যা কথা হবে, কারো কুৎসা গাওয়া হবে, এইরকম বাড়াবাড়ি কথাবার্তা হবে, জুলম অত্যাচারের কথা হবে, অসৎ পরামর্শ দেওয়ার কথাবার্তা হবে। সুতরাং জিকিরের উপকারিতার একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে যে আপনি জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে ইবাদতে ব্যস্ত রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের সাথে সম্পর্কিত যে জিকির শিখিয়েছেন, সেগুলির একটি গুরুত্বপূর্ণ জিকির আজকারের ক্ষেত্র হচ্ছে ফরজ নামাজের পরে জিকির আজকার। এই ফরজ নামাজের পরে জিকির আজকার বেশ কিছু রয়েছে, শুধু একটি না, বরং বেশ কিছু জিকির আজকার নবী করিম কাছাকাছি দশের বেশি জিকির আজকার রয়েছে। তার মধ্যে প্রথম জিকির হচ্ছে যে আপনি সালাম ফিরার পরে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং বেশ কিছু আলেমদের মতে আস্তাগফিরুল্লাহ বলার আগে আল্লাহু আকবার বলার কথাও রয়েছে, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসে সহিহ মুসলিম রয়েছে। তাহলে আল্লাহু আকবার বলার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলি হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকার। নামাজের পরে, ফরজ নামাজের পরে এই জিকির আজকার দিয়ে শুরু করতে হবে। তারপরে আল্লাহু আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাক তিয়াজাল জালাল ওয়াল ইকরাম। এছাড়া আরো বেশ কিছু জিকির আজকার রয়েছে, যার মধ্যে রয়েছে সুরায়ে ইখলাস, নাস, ফালাক পড়া, মাগরিব আর ফজরে তিনবার করে, আর বাকি নামাজগুলিতে একবার করে। আয়াতুল কুরসির পাঠ করারও জিকির রয়েছে এখানে, যেহেতু আয়াতুল কুরসিতে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণাবলী সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, এই জন্য এই আয়াতকে সবচাইতে মহান আয়াত বলেছেন কোরআনে করিমের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত সম্পর্কে বলেছেন যে মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যেই ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে, তার মত ছাড়া মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তাকে কোনো কিছুই বাধা দিতে পারবে না। মত হচ্ছে জান্নাতে যেতে বাধা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি নিয়মিত ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে। সম্মানিত ভাইরা, সুতরাং এইভাবে এই জিকির আজকারগুলি শিখে নিয়ে এই জিকির আজকারগুলি পড়ার চেষ্টা করবেন। আল্লাহু আল্লাহ মানি আলিমা আতাইত ওয়ালা মুতি আলিমা মানাত ওয়ালা ইয়ানফাউজুল জাদ্দ মিনকাল জাদ্দ। আল্লাহ তুমি যদি কিছু দিতে চাও তাতে কোনো শক্তি বাধা সৃষ্টি করতে পারে না, আর তুমি যদি বাধা দাও আল্লাহ না দাও তাহলে কোনো শক্তি তা দিতে পারে না। এইভাবে আরো বিভিন্ন যে জিকির আজকারগুলি রয়েছে, আশা করি আপনারা সেগুলি সহি হাদিসের কিতাব থেকে অথবা হাদিস সম্বলিত যে দুয়ার কিতাবগুলি রয়েছে সেগুলি থেকে শিখে নিয়ে এগুলির প্রতি আমল করার চেষ্টা করবেন। সুন্নতের জায়গায় বিদাত ঢুকিয়ে দেবেন না। আমাদের দেশে সালাম ফেরার পরে কয়েক শ্রেণীর লোক রয়েছে, এক শ্রেণীর লোকেরা রয়েছে, অধিকাংশ তারা কি করে এই বিদাত শুরু করেছে, সম্মিলিত মোনাজাত শুরু করে। এই সম্মিলিত মোনাজাতের আগে সুন্নতি জিকির আজকার করেন, সুন্নতি জিকির আজকার ছেড়ে দিয়েছেন, দেখেন ওখানে অন্য কিছু এসে জায়গা দখল করে ফেলেছে। আর কিছু লোকদেরকে দেখা যায় যদি কোনো মসজিদে এই আলহামদুলিল্লাহ এই বিদাত উঠে গেছে তাহলে ওই সুন্নতি জিকির আজকার করে না, চুপচাপ বসে থাকে এক শ্রেণীর লোকেরা, অথবা কিছু লোকেরা আছে সালাম ফেরা হলে টান দিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। আর এক শ্রেণীর লোকেরা আছে মোনাজাতে অভ্যস্ত কিন্তু দেখলো যে মসজিদে তো মোনাজাত হইল না, তখন সাথে সাথে সুন্নাত শুরু করে দেয়। তো এই যে বিভিন্ন রকমের ভুলগুলি রয়েছে এই ক্ষেত্রে এই ভুল মুক্ত হইতে হবে। আর সুন্নাত তরিকা হচ্ছে মাত্র একটি তরিকা, সালাম ফেরার পরে নিজ নিজ জিকির আজকার গুলি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেগুলি করবে বিনা হাত উঠায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, এছাড়াও যেসব ক্ষেত্রে জিকির আজকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে বিশেষ সময়ে, সেগুলি হচ্ছে আজকারুন নওম, ঘুমের সাথে নিদ্রার সাথে সম্পর্কিত জিকির আজকারগুলি, শোয়ার পূর্বে এবং ঘুম থেকে জেগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে যখন শুইতে যাবে তখন বেশ কিছু জিকির আজকার রয়েছে, তার মধ্যে একটি জিকির হচ্ছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন ঘুম ভাঙবে তখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন। আল্লাহ আল্লাহু বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি ঘুমাচ্ছি এবং আমার হায়াত রয়েছে। আমুতু ওয়া আহইয়া, এই যে মৃত্যুবরণ করছি, ঘুমকে নিদ্রাকে মৃত্যু বলা হয়েছে কারণ এটি হচ্ছে ক্ষুদ্র মত, এমন এক ধরনের মত। সূরা জুমারে আল্লাহ পাক বলেছেন আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাগুলিকে গ্রহণ করে নেন হিনা মাউতিহা, যখন মানুষের মৃত্যুর সময় আসে। ওয়াল্লাতি লাম তামুত, আর যে সব ব্যক্তির এখনো মৃত্যুর সময় আসেনি, ফি মানামিহা, তাদের নিদ্রার সময় তাদের আত্মাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নেন। ফায়ুমসিকুল লাতি কাযা আলাইহি আহাল মাউত, আর যাদের ভাগ্যে আজকে এই নিদ্রায় মত আছে আল্লাহ পাক ওই আত্মাগুলিকে আর ফিরিয়ে দেন না। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালি মুসাম্মা, এবং অন্য অন্য আত্মাগুলিকে নির্দিষ্ট সময়ের জন্য ওই ঘুমের পরে ফিরিয়ে দেন, তখন তারা আবার জেগে ওঠে। তাহলে ঘুম এক ধরনের মৃত্যু, সেই জন্য আপনি দোয়া আল্লাহ তোমার নামে আমি জীবন যাপন করছি এবং তোমার নামের সাথে আমি মৃত্যুবরণ করছি, মানে আমি ঘুমোতে যাচ্ছি। ঘুম ভাঙলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন এই জিকিরের মাধ্যমে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা, সেই আল্লাহরই অশেষ শুকরিয়া, সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে প্রাণ দান করলেন, আবার হায়াত দান করলেন, বাদামা আমার তানা, আমাদের মৃত্যুর পরে, অর্থাৎ আমাদের এই নিদ্রার পরে, যেটি মৃত্যুই ছিল এক ধরনের, ওয়া ইলাইহিন নুশুর, তবে চিরকালের জন্য এখানে আসেনি, তার কাছে একদিন সমবেত হইতে হবে। সম্মানিত ভাইরা, ঘুমাবার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বেশ কিছু জিকির আজকার রয়েছে, তার মধ্যে রয়েছে আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসির বড়ই ফজিলত রয়েছে, সহিহ বুখারীতে বড় লম্বা হাদিস রয়েছে। আমি সংক্ষেপে বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের দেখাশোনা পাহারায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাগিয়েছিলেন। জিন শয়তান, ইবলিশ শয়তান এসে ওই ফিতরা চুরি করা শুরু করেছিল, রাত্রে ফিতরা চুরি করা শুরু করেছিল, তিনি ধরে ফেললেন, চোর ধরা পড়ে গেল, মানুষের রূপে এসে সে চুরি করেছিল, ধরে নিলেন, অনেক কাকুতি মিনতি করলো, কানাকাটি শুরু করলো, প্রথম দিন ছেড়ে দিলেন, দ্বিতীয় দিন আবার চুরি করতে এসছে, আবার ছেড়ে দিলেন। নবী করিম সাল্লাম প্রত্যেক দিন ফজরে জিজ্ঞাসা করতেন আবু হুরায়রাকে, যে মাজা ফায়লা আসিরুকা, তোমার বন্দি কোথায়? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, খুব কাকুতি মিনতি করতে লাগলো, ছেড়ে দিলাম। বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেই ব্যক্তি আবার ফিরে আসবে, সাইয়াউদ। দ্বিতীয় দিনও ওই রকমই হইল, নবী সাল্লাম বললেন আবার ফিরে আসবে, দ্বিতীয় দিন বলে ছাড়বো না তোকে, অনেক কান্নাকাটি করলো, তখন অভাবের কথা বলল, ছেলে মেয়ে না খেয়ে আছে, আবার তার মায়া হয়ে গেল, ছেড়ে দিলেন। তৃতীয় দিন দেখছে আর তো ছাড়বে না, তখন সে ইবলিশ শয়তান শিখিয়েছিল যে দেখো একটা কথা শিখিয়ে দিছে, আমাকে ছেড়ে দাও আজকে, সেটা হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। তাহলে ইবলিশ শয়তানও জ্ঞান রাখে, কিন্তু জ্ঞান অনুযায়ী আমল না করার কারণে সে বিতাড়িত হয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, জিকির আজকারের মধ্যে রয়েছে আপনি ঘুমাবার সময় পড়বেন সুবহানাল্লাহ বলবেন 33 বার, আলহামদুলিল্লাহ বলবেন 33 বার, আর আল্লাহু আকবার বলবেন 34 বার। এই 34 বার আল্লাহু আকবার যে বলে জিকির করবেন, দিয়ে 100 পুরা করবেন, এটা ঘুমাবার সময়। কিন্তু নামাজের পরে যে রয়েছে সেখানে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আর আল্লাহ আকবার 33, ও তামামুল মিয়া 100 পুরা করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলি। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজের মেয়ে খাদেম চাইতে গিয়েছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে খাদেম না দিয়ে বলেছিলেন যে যখন তোমরা বিছানে আসবে এই তাসবিহ পাঠ যদি করো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34, তাহলে এটা তোমাদের খাদেম চাইতে অনেক ভালো হবে। এর দ্বারা বোঝা গেল, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার আলওয়াবুল সাইয়্যিবে লিখেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে যেই ব্যক্তি এই জিকির আজকার গুলি নিয়মিত আদায় করবে, সেই ব্যক্তির শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দান করবেন, তার খাদেম চাইতে তার জন্য উত্তম হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, যেসব ক্ষেত্রে জিকির আজকার রয়েছে তার একটি ক্ষেত্র হচ্ছে মসজিদে যখন প্রবেশ করবেন, মসজিদ থেকে যখন বেরোবেন, যেসব ক্ষেত্রে জিকির আজকার রয়েছে সেগুলোর মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে বাড়িতে যখন ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দেবেন, বাড়ি থেকে যখন বের হবেন বলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাড়িতে ঢোকার আরো জিকির আজকার রয়েছে সেগুলি দুয়ার কিতাব থেকে শিখে নেবেন। সময়ের স্বল্পতার জন্য আমি আমার কথাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা, যেসব ক্ষেত্রে জিকির আজকার রয়েছে তার মধ্যে বাইতুল খালা যখন আপনি যাবেন, বাথরুমে যাবেন, তখন জিকির আল্লাহর করে আল্লাহকে স্মরণ করে আপনি প্রবেশ করবেন, আবার যখন বের হবেন তখন আল্লাহ পাকের জিকির করে গোফরানাকা বলে আপনি বেরিয়ে গিয়ে আপনি গোফরানাকা বলে আল্লাহ তুমি মাফ করে দাও, দীর্ঘক্ষণ তোমার জিকির আজকার থেকে বঞ্চিত থাকলাম, এইভাবে বিভিন্ন ক্ষেত্রে যানবাহনে চাপবেন তখন জিকির আজকার রয়েছে, যখন আপনি আপনার বিবির কাছে যাবেন সঙ্গমের জন্য তখন জিকির আজকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক জিকির আজকার শিখেছেন, বিভিন্ন সময়ের, বিভিন্ন ক্ষেত্রের, বিভিন্ন অবস্থার, সেগুলি জিকির আজকার সবচাইতে গুরুত্বপূর্ণ জিকির আজকার, এই জিকির আজকার গুলির হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় এই জিকির আজকার গুলির গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন এবং সেগুলির হেফাজতের তৌফিক যেন দান করেন। আপনি আপনার ছেলেকে নিয়ে বাইরে যখন যাবেন আর বদনজর লাগার আশঙ্কা হচ্ছে, তখন সেখানে জিকির, এমন জিকির পাঠ করবেন যাতে আপনার ছেলে মেয়ে, আপনার ভালো নিয়ামতের বস্তু হেফাজতে থাকবে বদনজর থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর স্মরণ রাতে এই জিকির মাধ্যমে ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হামা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, তো এই ধরনের বিভিন্ন জিকির আজকারগুলি রয়েছে, সেগুলি শিখে নিয়ে আমল করে হচ্ছে প্রত্যেক মমিন মমিনাতের কাজ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের গাফিলতি যেন আল্লাহ পাক দূরে সরিয়ে দেন, আল্লাহ পাক দিন শিখে দিনের প্রতি আমল করার যেন আমাদেরকে মন মানসিকতা দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Ooh.